আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়ালাহ। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিতো ইস্টিভির শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল করে প্রেরণ করেছেন, সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন তার কাছে ওহির জন্য জিব্রাইল আলাইহিস সালামকে নিযুক্ত করেছিলেন। আজকে আমাদের তাফসীর হবে সূরা নাজমের। এই সূরা নাজম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কী জীবনে নাজিল হয়েছে। এতে 62টি আয়াত রয়েছে। এই সূরা নাজমের নাম সূরা নাজম এই জন্য যে এই সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক এই নাজমের, নাজম মানে হচ্ছে তারকা, এই তারকার আল্লাহ পাক শপথ করেছেন ওয়ান নাজমে বলে, এই শব্দ দিয়েই এই সূরার নামকরণ হয়েছে সূরা নাজম। এই সূরার বিষয়বস্তু, কোরআনে কারিমের কোনো একটি সূরায় একটি বিষয়বস্তু নিয়ে শুধু আলোচনা হয়নি, একাধিক বিষয় আলোচনা করা হয়েছে। কারণ যেই যুগে কোরআনে কারিম নাজিল হয়েছে সেই যুগে এইরকম লিখার পদ্ধতি ছিল না যেমন আজকার লিখার পদ্ধতি, যে কোন একটা বই একটা বিষয়ের উপরে লিখতে হবে করে একটা আলোচনা বিশেষ একটি বিষয়ের উপরে শুধু রাখতে হবে, এইরকমটা ছিল না। যেমন সেই কালের মানুষরা বুঝত সেই রকমের ভাষা ভঙ্গিমায় কোরআনে কারিম নাজিল হয়েছে। আর কোরআনে কারিম যেহেতু উপদেশ, কোনো কিস্সা কাহিনীর কিতাব নয়, বিভিন্ন উপদেশ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে সঠিক রাস্তা দেখাতে চেয়েছেন কোরআনে কারিম দ্বারা। আর কোরআনে কারিম উপদেশ বলে তার নাম হচ্ছে জিকির। সুতরাং উপদেশের জন্য বিভিন্ন দিক পেশ করা আবশ্যক। আল্লাহ পাক রব্বুল আলমিন এইরকমই একটি সুরায় একাধিক বিষয়, জান্নাতের বিষয়, জাহান্নামের বিষয়, সৎকর্মশীলদের বিষয়, অসৎদের বিষয়, মমিন কাফের আলোচনা, আম্বিয়া রসুলগণের ঘটনা, তাদের জাতির ঘটনা, বিভিন্ন বিষয়ে আল্লাহ পাক উল্লেখ করেছেন এক সূরাতে। সাধারণত এই সূরা নাজমে যে বিষয়গুলি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আলোচনা করেছেন তার একটি বিষয় হচ্ছে রেসালাত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওয়াহি হয়েছে। আর যার প্রতি ওয়াহি হয় আর ওয়াহির প্রচারে নির্দেশ দেওয়া হয় তিনি রাসুল নিঃসন্দেহে। আর ওয়াহি নিয়ে তার কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আসতেন এই বিষয়গুলি উল্লেখ হয়েছে। এই সূরায় মেরাজের দিকে ইঙ্গিত করা হয়েছে, যেমন সূরাতুল ইসরাই নৈশ ভ্রমণ মাক্কাতুল মুকাররমা থেকে বাইতুল্লাহ কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে জমিনী ভ্রমণ হয়েছিল সেটা উল্লেখ করা হয়েছে, সেখানে আকাশপথের কথা উল্লেখ করা হয়নি। এখানে আকাশপথের সফর যাকে মেরাজ বলা হয় আরবি ভাষায়, সেই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। আমাদের দেশের মানুষরা বাংলাভাষী বুঝে না মেরাজ আর ইসরার অর্থ কি। সুতরাং মেরাজ মানে মক্কা থেকে যে সফর শুরু হইল সবগুলি মেরাজ, আকাশের সফর, ওপর দিকে চড়ার সফর হচ্ছে মেরাজ, আরাজা মানে চড়া আরোহণ করা ওপরে উঠা, আর ইসরা মানে হচ্ছে রাত্রের ভ্রমণ। আর তারপরে এইতে শিরক তাওহীদের কথা আলোচনা করা হয়েছে যেটা কোরআনে কারিমের মৌলিক বিষয়বস্তু। আর মক্কী সূরার আসল বিষয়বস্তু হচ্ছে আল্লাহর তাওহীদ সম্পর্কে মানব জাতিকে জানানো,